সরকারের আল্লাহ আদেশ দিছে, নিজের নিজের হিতবাদ লাগাইতো না জিনাকার নারী পুরুষরে, তাহলে নিজে পালন করার মতো না অন্যের উপর জারি করার মতো, এটার নাম এবাদত না খেলাফত। তাইলে সুরে রাস্তাটা খেলাফতের দায়িত্ব, জিনাকারকে একশো বেত লাগাত করা খেলাফতের দায়িত্ব, আল্লাহর হুকুম অন্যের উপর জারি করার নাম খেলাফত, আল্লাহর হুকুম নিজে পালন করার নাম এবাদত। আপনারা যে কলেমা বিশ্বাস করছেন এটা কিটা অন্তরের এবাদত, আপনারা যে নামাজ পড়ুন এটা কিটা এবাদত, আপনারা যে রোজা রাখুন এটা কিটা এবাদত, আপনারা যে হজ করুন এটা কিটা এবাদত, আপনারা যে জাকাত দিন এটা কিটা এবাদত, আরেক কথা যে নামাজের সময় ডাকুন এই যাই কি জমাতের টাইমে গেছি কি এটা কিটা, হ্যাঁ আল্লাহর হুকুম নিজে পালন করলে এবাদত, অন্যের অন্যের পালন করার ব্যবস্থা দিলে খেলাফত। এই খেলাফত এর সিস্টেম দুইটা, খেলাফতের পদ্ধতি দুইটা, একটা হল হুকুমতের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সরকারের জনগণের উপর আল্লাহর বিধান চালু করবে, এটা হল রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে খেলাফত। আর একটা হল দাওয়াত ও তবলিগের মাধ্যমে খেলাফত, আমি আপনার উপরে আমি সরকার হইয়া আপনার মতো জনগণের উপরে আল্লাহর বিধান চালু করছি না জারি করছি না, আমিও পাবলিক আমিও পাবলিক, আমি নিজে নমাজ করি আপনারও নমাজের দাওয়াত দিছি, আপনারে যে নমাজের দাওয়াত দিছি এটা নিজের কাম না অপরের মধ্যে চালু করার কাম, এটাও খেলাফত। কিন্তু এটা হুকুমতের মাধ্যমে খেলাফত না দাওয়াতের মাধ্যমে খেলাফত, দাওয়াতের মাধ্যমে খেলাফত। আমি নিজেও হর্দা পালন করি আপনারাও হর্দা পালনের দাওয়াত দিলাম, এটা দাওয়াতের মাধ্যমে খেলাফত। আমি নিজেও সুদ খাই না গুস খাই না মদ খাই না গাঙ্গা খাই না, আপনারাও কইলাম জাহান্নাম থেকে বাঁচতে হইলে সুদ খাইবানা গুস খাইবানা মদ খাইবানা গাঙ্গা খাইবানা, এটা হল দাওয়াত ও তবলিগের মাধ্যমে খেলাফত। তাহলে খেলাফতের সিস্টেম কটা, একটা হুকুমতের মাধ্যমে আর একটা দাওয়াত ও তবলিগের মাধ্যমে। একায়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, সকল নবীর উম্মতের চেয়ে তোমরা শ্রেষ্ঠ উম্মত, যেমন ভাবে সকল নবীর চেয়ে তোমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। সামনের কথা বোঝার লাগি সারা জীবন বোর কোরআন হাদিসের বহু কথা সহজে বোঝার লাগি আমরা, আরো এখানে দুইটা কথা স্মরণ রাখা দরকার, আমাদের নবী সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ আর আমরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এই জন্য হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন কিয়ামতের দিন আমি বেহেস্তে না যাওয়া পর্যন্ত কোন নবী রসুল বেহেস্তে যাইতে পারবেন না, আর আমার উম্মত মুসলমানেরা বেহেস্তে না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত বেহেস্তে যাইতে পারবে না। আমরার নবীর আগে অন্য নবী যাইতে পারত না কেন, আমরার নবী সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ, আমরা ব্যস্ত না গেলে অন্য নবীর উম্মত ব্যস্ত যাইতে পারত না কেন, এই নবীর উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। সুতরাং আমরা সামনের কথাগুলি সহজে বোঝার লাগে এখানে দুইটা কথা ইয়াদ রাখি, যে আমাদের নবী সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ আর আমরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এখন প্রশ্ন হইল আমাদের নবী অন্য নবীর চেয়ে শ্রেষ্ঠ কেন আর ই উম্মত অন্য নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ কেন? আমাদের নবী অন্য নবীর চেয়ে শ্রেষ্ঠ হওয়ার প্রধান কারণ বর্ণনা করি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে মা কানা মুহাম্মাদুন আবাহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বংশগত পিতা নন, তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা রুহানি পিতা, সমস্ত নবী আপন আপন উম্মতের রুহানি পিতা, কিন্তু অন্য নবী এমন নবী যে নবীর পরে আরো নবীর দরকার বাকি থাকে, তোমরা নবী খাতামুন নবিয়্যিন যে নবীর পরে আর কোন নবীর দরকার বাকি নাই, যার ওয়াজের বাদে আরো ওয়াজ লাগে তাই বড় ওয়াইজ না, যার ওয়াজের বাদে আর ওয়াজ লাগে না তাই বড় ওয়াইজ, যে ডাক্তারের চিকিৎসার বাদে আরো ডাক্তারের চিকিৎসা লাগে তাই বড় ডাক্তার নি না, যে ডাক্তারের চিকিৎসার বাদে আর কোন ডাক্তারের চিকিৎসা লাগে না, তাই বড় ডাক্তার। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে নবীর বাদে আরো নবী লাগে এই নবী বড় নবী না, যে নবীর বাদে আর কোন নবী লাগে না এই নবী বড় নবী। হার নবীর বাদে আর নবী লাগে না, এই জন্য আমাদের নবী শ্রেষ্ঠ নবী। বুঝাই তিনি কারণ, আমাদের নবী সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ হওয়ার কারণ, অন্য সকল নবীর পরে আরো নবী লাগে, কিন্তু আমাদের নবীর পরে দুনিয়াবাসীর জন্য আর কোন নবী লাগে না। আর একটা প্রশ্ন আছে, এটার জবাব দিতে গেলে আমার মূল আলোচনার থেকে একটু দূরে যাওয়া লাগবে। প্রশ্নটা হইল, সহিহ বুখারী শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ঈসা নবী আবার দুনিয়াতে আসবেন। তাইলে ই নবীর বাদে আর নবী লাগলো না, হই লাগলো দেখি? এই হল প্রশ্ন, কিয়ামতের আগে ঈসা নবী আবার দুনিয়াতে আসবেন কিনা আপনারা জানেন কিনা? আসবেন। তাইলে ই নবীর পরে আর নবী লাগলো না, হই লাগলো দেখি? এই প্রশ্নের জবাব বুঝার লাগি আপনারা এখন কথা ইয়াদ রাখুক আগে। আপনার বড় আইয়া বড় ডাক্তারে আপনার চিকিৎসা হইয়া গেল, রোগ শেষ, আর কোন রোগ নাই। ডাক্তারে বাড়ি গিয়া দেখে আপনার প্রেশার মাপার যে যন্ত্র আনছিল আপনার বিছনাত ভুলে ভালাই গেছে কি, এই কারণে তার যন্ত্রটা নিত আবার আইছে আপনার বাড়ি। আপনার দরকারে আইছে না তার দরকারে আইছে? ঠিক তেমনি বলে হযরত ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে আসছিলেন দুনিয়াবাসীর উপকারের জন্য, কিন্তু নিজের দুনিয়ার জীবন বাকি থাকা অবস্থায় বিশেষ কারণে আল্লাহ আসমানে উঠাই লইয়া গেছেন। দুনিয়ার জীবন এখনো বাকি, এখনো মরণ বাকি, দুনিয়াবাসীর আরো নবী লাগে এই কারণে না, তান দুনিয়ার জীবন পুরানি লাগে, দুনিয়াতে মরণ লাগে এই কারণে আইবা, দুনিয়ার দরকারে না নিজের দরকারে। সুতরাং আমরার নবীর পরে আর কোন নবীর দরকার নাই, তাই নাই বা আমরার দরকারে না, তাই নাই বা নিজের দরকারে। আরেকটা কারণ, হযরত ঈসা আলাইহিসসালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ নবীর শ্রেষ্ঠ মর্যাদার কথা উল্লেখ করেছেন এবং এই নবীর উম্মত যে সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ এই কথাটা উল্লেখ করেছেন। ঈসা আলাইহিস সালাম যখন জানলেন যে মুহাম্মদ রাসূলের উম্মতেরা সকল উম্মতের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমারে নবী বানাইয়া তো এক মর্যাদা দিছ, শেষ নবীর উম্মতিবার মর্যাদাটাও দয়া হইলে আমারে দান কর, আল্লাহ কবুল করছেন। এই কারণে এই নবীর উম্মতার মর্যাদাটা লইবার লাগি আবার দুনিয়া চাইবা, দুনিয়ার দরকারে না নিজের দরকারে। সুতরাং আমাদের নবী শ্রেষ্ঠ নবী, এই নবীর পরে দুনিয়াবাসীর আর কোন নবীর দরকার নাই, যে নবী আসবেন দুনিয়ার দরকারে নয় নিজের দরকারে আসবেন। গেল আমাদের নবী সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ হওয়ার কারণ। এবার আমরা বোঝার চেষ্টা করি এই উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার কারণ। আল্লাহ বলেন, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতেরা, তোমাদেরকে আমি আল্লাহ সকল উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত বানাইছি যত কারণে, এর মধ্যে প্রথম নম্বরের কারণ হইল তোমরা অন্য কোন নবীর উম্মতের দাওয়াত ও তবলীগের কামকে দড়িয়া রাখতে পারে নাই। তোমরা যেহেতু সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, তোমাদের পরে যেহেতু আর কোন নবী হবে না দুনিয়াতে, এই জন্য কিয়ামত পর্যন্ত দাওয়াত ও তবলীগের কাজ তোমাদের পালন করতে হবে, এই জন্য তোমরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত। এই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার প্রধান কারণ, অন্য যদি আল্লাহ দাওয়াত ও তবলীগের কাজ নবীরার দ্বারা চালাইছেন, আর এই নবীর উম্মতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত দাওয়াত ও তবলীগের কাজ চালাইবেন। সুতরাং দাওয়াত ও তবলীগের কাজের জন্য এই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত। যে সাইখানের দ্বারা জীবন ব্যবসায় লাভবান হওয়া যায়, ইয়ার পহিলা দুইটা হইল এবাদত, আর বাদের দুইটা হইল খেলাফত। খেলাফতের সিস্টেম দুইটা, একটা হুকুমতের মাধ্যমে আর একটা দাওয়াত ও তবলীগের মাধ্যমে, রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর বিধান বন্দাদের মধ্যে চালুর ব্যবস্থা, আর একটা হল দাওয়াত ও তবলীগের মাধ্যমে আল্লাহর বিধান বন্দাদের মধ্যে চালুর ব্যবস্থা। সুতরাং খেলাফতের সিস্টেম কটা, একটা রাষ্ট্র প্রতিষ্ঠা আর একটা দাওয়াত ও তবলীগ। এই কথাগুলি ক্লিয়ার ভাবে না জানার কারণে অনেকে করে কিটা, ওই তবলিগীরা যে রাজনীতি করে না, এই কারণে এরা খেলাফতের রাম করে না, তবলিগীরা তো দলগত ভাবে কোন রাজনীতি করে না, নাকি তাহলে আমরা তবলিগীরা ব্যক্তিগত ভাবে কোন তবলিগী হয়তো কোন ভাগের সাথে জড়িত করতে পারে, কিন্তু তবলিগীরা দলগত ভাবে এরা কোন রাজনৈতিক দলের সাথে জড়িত না। এই কারণে অনেকে হয়ে থাকে কয়েকজন নন পলিটিক্যাল পার্টি। খেলাফত কি শুধু পলিটিক্স এর নাম না দাওয়াত তবলিগের নামও খেলাফত? অতখানে কিতাব উঠলো আপনারা? শুধু রাষ্ট্র প্রতিষ্ঠার নামই খেলাফত না দাওয়াত তবলিগের নামও খেলাফত? তাহলে তবলিগীরা খেলাফতের কাম করে না যে হো তুমি খেলাফত বুঝছো নিহারে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতির মধ্যে খেলাফতের দায়িত্ব ডাইরেক্ট দিচ্ছেন শুধুমাত্র নবীগণকে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত এরা হলেন সরাসরি আল্লাহর খলিফা। সরাসরি কার খলিফা? আল্লাহর খলিফা। এখানে একটা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমি গেলে আপনারা সময় একুল হইতাম না, এটা হইল খেলাফত অর্থ কি, খলিফা অর্থ কি। সংক্ষেপে কইলেই সামনের কথা বোঝার সুবিধার লাগে। খেলাফত শব্দের শাব্দিক অর্থ হইল প্রতিনিধিত্ব। এইরকম কঠিন বাংলা দেওয়া হইলে আমার অনেকের পক্ষে বোঝা সম্ভব হয় না। এখানে আমি কিছু খাসাবাজা আপনাদের বুঝাই দেব। একজনের খাম নিজে না করিয়া কোন কারণবশত অন্যের দ্বারা করানির নাম খেলাফত। যারে দিয়া করানি ওইল তার নাম খলিফা। যেমন ধরুক আপনারা এই সবার মাঝে সভাপতিত্বের একটা আসন আছে, একজন মানুষকে এই সবার সভাপতি বানানিয়েছে চেয়ারম্যান, কোন কারণবশত এই সভা পরিচালনার খামটা নিজে না করিয়া আরেকজন সহযোগী চেয়ারম্যান দে দিয়া করাইলা, নিজে না করিয়া নিজের খাম আরেকজন দে দিয়া করানির নাম খেলাফত, যারে দিয়া করানি হয় তার নাম খলিফা। খেলাফত কারে হয়? নিজের খাম অন্যরে দিয়া করানির নাম। খলিফা কারে হয়? যারে দিয়া অন্যের খাম করানি হয় তার নাম খলিফা। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত নবীগণকে গোটা মানব জাতির জন্য খলিফা বানাইলেন, আল্লাহর সরাসরি খেলাফত প্রাপ্ত হইলেন সমস্ত নবী রসুলগণ। এর মানে কি? তা একটা কাম আল্লাহ নিজে করার আছিল, কিন্তু খামখান নিজে না করিয়া নবী হলতে রাতানে হরাইছেন, এইটার নাম হইল খেলাফত। নবীরা হইলেন আল্লাহর খলিফা। যে খামটা আল্লাহ নিজে করার আছিল নিজে না হইয়া নবীরারে দিয়া হরাইছেন, এইভাবে নিজে না হইয়া অন্যরে দিয়া করানির নাম হইল খেলাফত। আর যারারে দিয়া করানি ওইছে তারার নাম হইল খলিফা। একটা খাম আল্লাহর নিজের করার আছিল, নিজে করছেন না, করাইছেন নবীরারে দিয়া, এটার নাম হইল খেলাফত। আর যেহেতু নবীরারে দিয়া করাইছেন, এই কারণে নবীরা হইলা কার খলিফা? আল্লাহ খলিফা। ওখান বাকি দিছে বুঝার খামহান কিতা, যে খামহান আল্লাহর নিজের করার আছিল নিজে না হইয়া নবীরারে দিয়া করাই লাইছেন, এই খামহান কোনটা? এই খামটা হইল বন্দার মধ্যে আল্লাহর বিধান চালুর ব্যবস্থা করা, বন্দার মাঝে আল্লাহর বিধান চালুর ব্যবস্থা করা। আল্লাহ যদি সরাসরি নবী না ভাটাইয়া সরাসরি আপনারা রে হইতা আপনারা রে দেখা দিতা দেখাই দিয়া হইতা নমাজ করো নাইলে জাহান্নাম দিলাই। আল্লাহ যদি নবী না ভাটাইয়া সরাসরি আপনারা সাক্ষাতে হইতা আপনারা যদি আল্লাহরে দেখার সুযোগ দিতা দিয়া হইতা রোজা রাখো নাইলে জাহান্নাম দিলাই, পর্দা পালন করো নাইলে জাহান্নাম দিলাই। তাহলে আল্লাহ নিজের খাম নিজে করছিলা, কিন্তু আল্লাহ এই খামখান সরাসরি নিজে করছেন না, আপনারা সরাসরি দেখা দিয়া সরাসরি আপনারা হইছেন না নমাজ করো যদি ব্যস্ত যাইতে চাও, রোজা রাখো যদি ব্যস্ত যাইতে চাও, সুদ খাওয়া সারো যদি জাহান্নাম থেকে ব্যস্তায় চাও, ঘুষ খাওয়া সারো যদি জাহান্নাম থেকে ব্যস্তায় চাও, মদ খাওয়া সারো যদি জাহান্নাম থেকে ব্যস্তায় চাও, গান্দা খাওয়া সারো যদি জাহান্নাম থেকে ব্যস্তায় চাও, ইহত আল্লাহ সরাসরি আপনারা দেখা দিয়া কইছেন না যে আল্লাহ নিজে হওয়ার আসিল কইছেন না, নিজে হওয়াইছেন হারে দিয়া নবুরে দিয়া, নিজে না হইয়া অন্যরে দিয়া কোহানির নাম খেলাফত, যারে দিয়া কোহানি হইল তারা খলিফা। এখন প্রশ্ন যা যেতে তাই ঈদের নিজে না হইলে নবীর হইলে করাইলে এখানে নিজে করলে অসুবিধা কিন্তু আছে, প্রশ্ন বুঝলাম নি সব অসুবিধা কিতা আছে। এর কিছু ইঙ্গিত বিভিন্ন আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইঙ্গিত দিয়েছেন, এর মধ্যে এক দুইটা আয়াত আমি আপনাদের শোনাই। এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের উম্মত ইহুদিরা একসময় মূসা আলাইহিস সালামের কাছে বায়না ধরল হইল আল্লাহ যদি আমরা সাক্ষুর ভাবে দেখাইয়া দিতে ভাবো না তে আর তোমার মানতাম না, পরিষ্কার দাবি দুইটা বস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইহুদিরা যখন আপনার কাছে এই বায়না দুইটা বসল, তখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ কইলা ঠিক আছে আল্লাহ না দেখলে যখন মানত না কয় যে তুমি তারা কও হকলে মিলিয়া তো আর তোর ভার পর্যন্ত অত দূর যাইতে পারত না, অহলের পক্ষ থেকে কয়েকজন সর্দার রে বাছাই করিয়া দেও, এর বাদে এরার লইয়া আপনি তোর ভার আউকা, এর বাদে আমি বুঝাই মনে আল্লাহ দেখলে পরিণামটা কেটাও যায়। মুসা আলাইহিস সালাম কইলা ঠিক আছে যে তোমরা খেয়ে খেয়ে আল্লাহ দেখায় আমার লগে তোর ভার অসল, যারা যাইবাই এরা দেখিয়ে আইলে সাক্ষী দিলে, বাকি যারা যাইতাই না এরা বিশ্বাস করতে হইবাই। বলে ঠিক আছে আমরা সত্তরজন সর্দার রে বাছাই করিয়া তোমার সাথে দিলাম, এরা যদি আল্লাহ দেখিয়ে আইয়া হয় আমরা দেখছি আমরা সকলে তোমার উপর ঈমান আনবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো মূসা আলাইহিস সালাম এই সত্তরজন সর্দারকে লিয়ে তোর পাহাড়ে গিয়া বলেন রব্বি আরিনি, হে আল্লাহ তুমি আমার চাক্ষুষভাবে দেখা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাম তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জবাল, দুনিয়ার মানুষের চর্ম চোখে আমি যে পাওয়ার দিয়েছি এই পাওয়ারের দ্বারা আল্লাহ দেখার মতো কোন যোগ্যতাই নাই। সুতরাং দুনিয়ার জীবনে কেউ চর্ম চোখে আল্লাহকে দেখতে পারবে না, কারণ আল্লাহকে দেখার মতো যতটুকু পাওয়ার চৌকো তাহার দরকার অতটুকু পাওয়ার দুনিয়ার কোন মানুষের চৌকে দেওয়াই ইচ্ছে না, এই কারণে দুনিয়ার কোন মানুষ আল্লাহকে দেখতে পারবে না। কিন্তু এদের সাথে যেহেতু আপনার কন্ট্যাক্ট হয়েছে যে এরা না দেখলে মানত না, দেশের মানুষ মানত না, তাহলে এরারে কিছু নমুনা আমি দেখাই দিই। আপনি এরার লইয়া তুরভারের দিকে চাউকা, এরার লইয়া হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তজল্লি আল্লাহর জ্যোতির ঝলক কিছুটা তুর পাহাড়ের উপর নিক্ষেপ করলেন। আল্লাহদের বুদুরের কথা, আল্লাহর নূরের তজল্লি দিকে এক সেকেন্ডে সত্তরজন সর্দার মরিয়া গেল, স্বয়ং মূসা আলাইহিস সালাম বেহুশ হইয়া গেলেন। যখন মূসা আলাইহিস সালামের হুশ হইল আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ এরা আইছিল আপনারে দেখে গিয়ে সাক্ষী দিলে দেশের মানুষ ইমান আনত, যখন এরা মরিয়ে গেছে গিয়া কইমু তখন তো আমার উপায় নাই ইমান আনবো দূরের কথা, সুতরাং আমি কি জব দিব দেশের মানুষের গিয়া, আপনি মেহরবানি করে এরা আবার জিন্দা করিয়া দেওয়া। হযরত মূসা আলাইহিস সালামের দুয়ার উসিল্লায় আল্লাহ পাক রব্বুল আলামিন সত্তরটা সর্দাররে আবার জিন্দা করে দিল। আল্লাহ দেখার স্বাদ মিশেনি, মিশে রওনা দিছে বাড়ি। বাকি ঘটনার বাকি অংশ বোঝার আগে হৌকা চাব হল, আল্লাহ যদি আপনারা সামনে আইয়া দেখা দিয়া হইতা নমাজ স্মরণ আইলে জাহান নামও দিলে মতো আপনারা দশা ডাকে দাবিল নাই, ওখান বুঝে আইছি নি আল্লাহ এই খামখান নিজে না হইয়া খলিফা লইলা কেনে, বুঝে আইছি নি না বুঝে আইছে না, এই খামখান আল্লাহর নিজে করার আছিল, আল্লাহ সরাসরি আপনারা সাক্ষাতে বলার কথা আছিল, নমাজ স্মরণ আইলে জাহান নামও দিব, রোজা রাখন আইলে জাহান নামও দিব, হজ করণ আইলে জাহান নামও দিব, চুরি সারণ আইলে জাহান নামও দিব, মদ সারণ আইলে জাহান নামও দিব, গাঞ্জা সারণ আইলে জাহান নামও দিব, পর্দা পালন করণ আইলে জাহান নামও দিব, আল্লাহ সরাসরি আপনারা সাক্ষাতে হওয়ার কথা আছিল, কিন্তু যদি আল্লাহ নিজে এই খামখান নিজে সরাসরি আপনার লোকের কর্তা আপনারা দশাটা কিতা হইল না বুঝে আইসেনি। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিজের খামখান নিজে না হইয়া নবীরা তানে করাইয়া লাইছেন, নিজে না হইয়া অন্যরারে দিয়া কোরআনের নাম খেলাফত, যারে দিয়া কোরআনি হয় তার নাম খলিফা। এরা দেশ আইছে মূসা আলাইহিস সালামের সাথে আইয়া কয় কি কই আমরা গেছিলাম আল্লাহ দেখার তো কোন উপায় নাই, আল্লাহর জ্যোতির ঝলক দিকে আমরা মরিয়া গেছিলাম। সুতরাং মূসা আলাইহিস সালামের যে তখনই তা হল তার সত্য কথা, তাইনের দোয়ার খাতিরে আল্লাহ আমরা জিন্দা করিয়া দিছেন দেখি আবার ফিরিয়া দেশ আইছি, সাক্ষী তো দিল না নি এসকাল হয় আমার হতে আল্লাহ কইয়া দিছেন তোমরা মূসা নবীরে মানলে মানতাই ধারো না মানলেও কোনো অসুবিধা নাই। আমরা করে দেহ খাই এই জাতিটা কত বড় বাক্পাত, এই জাতিটার নাম বনি ইসরাইল, জাতিটার নাম ইসরায়েলি, এই জাতিটা কত বড় বাতপার চিন্তা করে দেখা, এই জাতি আজকালের নতুন বাতপার নয় হাজার হাজার বছরের পুরাতন বাতপার। গেল আল্লাহ দেখার ঘটনা শেষ, এখন ওকে খেলাফতের প্রশ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর বিধান চালুর কথাটা সরাসরি নিলে সাক্ষাতে না বলিয়া খেলাফতের খেলাফত দিলেন, নবীগণকে খলিফা বানাইলেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত এই সমস্ত নবীগণ হইলেন সরাসরি আল্লাহর খলিফা, সরাসরি আল্লাহর খলিফা, নবীগণ ছাড়া আল্লাহ সরাসরি আল্লাহর আর কোন খলিফা নাই। সুতরাং বর্তমান দুনিয়াতে আল্লাহর সরাসরি কোন খলিফা নাই। তবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রথম খলিফা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুকে দ্বিতীয় খলিফা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুকে তৃতীয় খলিফা, হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা হুকে চতুর্থ খলিফা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা হুকে পঞ্চম খলিফা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুকে ষষ্ঠ খলিফা, হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহিকে সপ্তম খলিফা বলা হয়। এরা এখন জন্মবিনী আল্লাহর খলিফা না বলে খালি নবীর হাতে এরা খলিফা গুণতে? এই আরেক প্রশ্ন, সবগুলি প্রশ্নের ক্লিয়ার জবাব হইয়া যাওয়া দরকার, যে তোর যেন জীবনে এইসব বিষয় বুঝার আর কোন অসুবিধা না হয়। আল্লাহর সরাসরি খলিফা কারা? শুধুমাত্র নবীরা, নবী ছাড়া আল্লাহর সরাসরি কোন খলিফা নাই। তবে যে হযরত আবু বকরকে খলিফা বলা হয় প্রথম খলিফা, আল্লাহর খলিফা না রসুলের খলিফা। কিয়ামত পর্যন্ত যত নায়েবে নবী হবেন, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর বিধান মতো দেশ শাসন করবেন, কিয়ামত পর্যন্ত যারা মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিবেন, কিয়ামত পর্যন্ত এই উম্মতের যারা দাওয়াত ও তবলিগের কাজ করবেন, এরা যেহেতু নবী না এই কারণে এরা সরাসরি আল্লাহর খলিফা না, কিন্তু এরা সবাই হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা। আবু বকর প্রথম খলিফা হার রাসূলের, উমর দ্বিতীয় খলিফা হার খলিফা রসুলের খলিফা, উসমান তৃতীয় খলিফা হার খলিফা রসুলের খলিফা, আলী চতুর্থ খলিফা কার খলিফা রসুলের খলিফা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা হু পঞ্চম খলিফা কার খলিফা রসুলের খলিফা, রসুলের ৫ নম্বর খলিফা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হু রসুলের ৬ নম্বর খলিফা, হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি রসুলের ৭ নম্বর খলিফা। এইভাবে কিয়ামত পর্যন্ত খেলাফতের দুইটা লাইন চালু হয়েছে, একটা হলো হুকুমতের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করা, আর একটা হলো দাওয়াত ও তবলিগের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করা। আল্লাহর যে হুকুম নিজে পালন করার মতো ওইটার নাম ইবাদত, যে হুকুম অন্যরারে পালন করানির মতো ওইটার নাম খেলাফত। খেলাফতের সিস্টেম দুইটা, একটা রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে খেলাফত, আর একটা দাওয়াত ও তবলিগের মাধ্যমে খেলাফত। আল্লাহর সরাসরি খলিফা কারা? নবীরা। এরা সংখ্যা অন্তত লাখের অধিক, লাখের নিচে নাই। নবীগণের সংখ্যা আল্লাহর সরাসরি খলিফাগণের সংখ্যা লাখেরও বেশি। এই সমস্ত লক্ষাধিক আল্লাহর ডাইরেক্ট খলিফা অগলদের মধ্যে মাত্র আঙ্গুলে গোনার মতো কয়েকজন খলিফা রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করেছিলেন। যেমন হযরত দাউদ আলাইহিস সালাম রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেও আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করেছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করেছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করেছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩ বছরের মক্কী জিন্দেগিতে দাওয়াত ও তবলিগের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করেছেন, ১০ বছরের মক্কী জিন্দেগিতে রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করেছেন। লক্ষাধিক নবী রসুলগণের মধ্যে মাত্র কয়েকজন নবী রসুল এমন আছেন যারা রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করেছেন, আর বাকি সমস্ত নবীরা এমন নবী আছেন সারা জিন্দেগি বরদাওয়াত দিছেন, মাত্র কয়েকজন ঈমান আনছে কি না আনছে। হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত ও তবলিগের কাজ করেছেন, মাত্র ৪০ জন মানুষ ঈমান আনছে। কতদিন দাওয়াত ও তবলিগের কাম করছেন? কতজন এই মানানছে? এইভাবে বহু নবী এমন আছেন শত শত বছর পর্যন্ত দাওয়াত ও তবলিগের কাজ করেছেন, রাষ্ট্র প্রতিষ্ঠা করার মতো কোন সুযোগ হয় নাই। এরা খেলাফত বাতিল নি না খলিফা ছিলেন? বাতিল না খলিফা আছেন? এখন আছেন খলিফা, সব নবী আল্লাহর খলিফা। কিন্তু যে সমস্ত নবীরা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন নাই, এরা যে তখন আল্লাহর খলিফা ছিলেন, এখন আল্লাহর খলিফা আছেন, চিরকাল আল্লাহর খলিফা থাকবেন, এরা কোন সিস্টেমের খলিফা? রাষ্ট্র প্রতিষ্ঠার খলিফা না দাওয়াত ও তবলিগের খলিফা? অধিকাংশ নবীগণ আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করেছেন দাওয়াত ও তবলিগের মাধ্যমে, মাত্র কয়েকজন নবী আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করেছিলেন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে। রাষ্ট্র প্রতিষ্ঠার খেলাফত আর দাওয়াত ও তবলিগের খেলাফতের আরেকটা পার্থক্য হল, রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে যে খেলাফত কায়েম হয় এটা একবার কায়েম হয় আরেকবার বন্ধই যায় গিয়ে, আরেকবার কায়েম হয় আরেকবার বন্ধই যায় গিয়ে, আরেকবার কায়েম হয় আরেকবার বন্ধই যায় গিয়ে। কি কথাটা বুঝতে পারতো? বর্তমান বিশ্ব মুসলিম পরিস্থিতি সম্পর্কে যারা সঠিকভাবে ওয়াকেফাল তারা খুব ভালো রকম জানা তাহার কথা, যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম হয় আবার বন্ধ হইয়া যায়, আবার কায়েম হয় আবার বন্ধ হইয়া যায়। কিন্তু দাওয়াত তবলিগের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত অনবরত অবিরাম গতিতে মুহূর্তের জন্য বন্ধ হবে না, সেকেন্ডের জন্য বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত দাওয়াত তবলিগের মাধ্যমে কায়েম করার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে দান করেছেন। এই জন্য কোরআনে বলেছেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা, সকল নবীর উম্মতের চেয়ে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের দায়িত্ব উম্মতের মর্যাদা এজন্য দিয়েছি তোমাদের দ্বারা আমার আখিরি জমানার নবীর থেকে নিয়া কিয়ামত পর্যন্ত আমার জমিনে দাওয়াত তবলিগের মাধ্যমে এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না, অবিরাম গতিতে দুনিয়াতে তোমাদের মাধ্যমে দাওয়াত ও তবলিগের দ্বারা খেলাফত চালু থাকবে, এই জন্য তোমরা সকল উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত। বুঝতে থাকলে ফৌকার দাওয়াত ও তবলিগের মাধ্যমে খেলাফত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের দ্বারা যে আল্লাহ দাওয়াত ও তবলিগের মাধ্যমে যে খেলাফতটা প্রতিষ্ঠা করেছেন এটা কিছুদিন থাকে কিছুদিন বন্ধ হয় না, চিরকাল চালু থাকে, চিরকাল চালু থাকে। এইভাবে দাওয়াত ও তবলিগের মাধ্যমে খেলাফতের কাজটা আর কোন নবীর উম্মত দুনিয়াতে চালু রাখতে পারে নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলের উম্মতেরা দাওয়াত ও তবলিগের মাধ্যমে চিরকাল দুনিয়াতে এই খেলাফত কায়েম রাখবে, চালু রাখবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। অতখানের কথা বুঝতে থাকলে ফোকসা বহল, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কোন কারণে? দাওয়াত ও তবলিগের কারণে। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কোন কারণে? দাওয়াত ও তবলিগের কারণে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। হে মুসলমান উম্মতেরা, তোমাদের মধ্যে থেকে এমন একটা দল থাকা চাই যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে, কল্যাণের পথে মানুষকে ডাকবে। হে মুহাম্মদ ইসলামের উম্মতেরা, তোমাদের সবাইকে দাওয়াত ও তবলিগের কাজ করা চাই না একটা দল থাকা চাই? একটা দল থাকা চাই। এখানে অহলুই যদি যায় দাওয়াত ও তবলিগের হামাওয়াতে সংসার চলবো কেমনে? অহলুই যদি যায় দাওয়াত ও তবলিগের হামাওয়াতে ব্যবসা চলবো কেমনে? অহলুই যদি যায় কি দাওয়াত ও তবলিগের হামতে সমাজ চলবো কারণে? এই কারণে একদল যাও একদল আও, একদল যাও একদল আও, একদল যাও একদল আও। এই কারণে দেখুন যেন এরা সারা জীবনটা হই হতা হয় না, কয়েক চিল্লা দিয়া যাও গি আবার কদিন বাদে আইয়া তিন চিল্লা দিও, তিন চিল্লা দিয়া যাও গি আবার কদিন বাদে আইয়া সাত চিল্লা দিও, সাত চিল্লা দিয়া যাও গি আবার কদিন বাদে অন্যরা হটাইও। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই সব একসাথে চলে যাও, সব চিরকালের জন্য চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন একদল হইয়া যাও, একদল হইয়া যাও, আর একদল অন্য ক্ষমত হো। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর। হে মুসলমান উম্মতেরা, তোমাদের মধ্যে একটা দল থাকা চাই যারা যারা দাওয়াতে তবলিগের কাজ চালু রাখবে। আপনারা জানার মতো বর্তমান দুনিয়াতে এমন একটা দল আসেনি যারা দাওয়াতে তবলিগের কাজ চালু রাখতেছে, এমন একটা দল আসেনি। কিন্তু দলটার কতগুলি দোষ আছে। দলটার এক নম্বর দোষ হইল এরা ফার্স্ট দিনার ইসলামের মধ্যে সহি উসুল বানাইল এখানে। দলটার দুই নম্বর দোষ হইল এরা মসজিদ ও তাহারে খায় ঘুমায় এখানে। দলটার দোষ হইল এরা চিল্লা খাইল হল। দলটার দোষ হইল এরা যে চিল্লা যায় জিবি ভিড়ে হইতে যায়। এই ধরনের বেশ কতগুলি দোষ আছে। এই দোষও কোনো কোনো বাইরে হলতে হবই না। আমি এবার আপনারা যখন চিন্তা করছেন যে দাওয়াত ও তবলিগের কাম চালু রাখার লাগে আল্লাহ যে কোরআন হয়েছেন একটা দল টাকা চাই, একটা দল যখন আপনারা আসে চিনছেন তাহলে এই দলের ব্যাপারে যে কিছু দোষ হওয়া হয় এই দোষগুলি সম্পর্কে কিছু বিশ্লেষণ আপনাদের সামনে রাখি। পয়লা নম্বর দোষ হইলে এরা সহি উসুল খাইল। ইসলামের বিনা তো হাসটা, ইসলামের ভিত্তি তো হাসটা। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের ফাউন্ডেশন পাঁচটা। আর এরা কিতাব হয় ইসলামের ফাউন্ডেশন ছটা কিতাব হয়, তাহলে বিরোধ হইল হোক। একটা হলো ইসলামের ভিত্তি আর একটা হলো তবলিগের নিয়ম। এই নিয়ম হইল উসুল। তবলিগের নিয়ম ছয়টা, কি নিয়ম? প্রথম তুমি কলেমা ঠিক করো, দুই নম্বর নিয়ম নামাজ ঠিক করো, তিন নম্বর নিয়ম জরুরি এলিম শিখো, আল্লাহর জিকির শিখো, চার নম্বর নিয়ম এক মুসলমান আর এক মুসলমানকে একরাম করা শিখো, পাঁচ নম্বর নিয়ম সহি নিয়তে ভালো আমল করা শিখো, ছয় নম্বর নিয়ম আল্লাহ হোসেন কিছু সময় লাগাও কিছু সময় লাগানি শিখো। এইটা ছটা নিয়ম। এই সভা নিয়ম কি ইসলামের ভিত্তি ভাষার সাংঘর্ষিক হয়? ইসলামের ভাষা ভিত্তির সাথে তবলিগের ছয় নিয়ম কি কম্পিটিশন করে? তাইলে এটা দোষ হইল না গুণ হইল? গুণ হইল। বলুন এই ছয় কথার মাঝে ওয়াজের কথা নাই, জাকাতের কথা নাই, এই রোজার কথা নাই, এই তবলিগের ছয় উসুলের মাঝে রোজা নাই, হজ নাই, যে ছয় উসুলের মাঝে রোজা নাই, হজ নাই, এই ছয় উসুলের তবলিগ কোনদিন মুসলমানের তবলিগ হইতে পারে না, এটা কোনদিন ইসলামের তবলিগ হইতে পারে। ছয় উসুলের মাঝে যে রোজা নাই, হজ নাই, এটা একবার দেখিলাম আপনারা। এক নম্বর উসুল হইল কলেমা, দুই নম্বর উসুল হইল নামাজ, তিন নম্বর উসুল হইল এলেম জিকির, চার নম্বর উসুল হইল একরামুল মুসলিমিন, পাঁচ নম্বর উসুল হইল সহিবিয়ত, ছয় নম্বর উসুল হইল আল্লাহর পথে সময় দেওয়া, নফর ফি সাবিলিল্লাহ। কত নম্বর হওয়া হয়েছে রমজানের রোজা? কত নম্বর হওয়া হয়েছে বাইতুল্লাহ শরীফের হজ? নাই। এই ধরনের হওয়া হয় যে ছয় উসুলের মধ্যে রোজা নাই, হজ নাই, এই ছয় উসুলের তবলিগ কোনদিন ইসলামের তবলিগ হইতে পারে না, মুসলমানের তবলিগ হইতে পারে না। ইটা কইয়া অনেক তবলিগিরা এ পর্যন্ত ফেরেশান করিলেন, আরে তাহলে আমরা কোন তবলিগ করি? এটা দেখি ইসলামের তবলিগ না, ইটার মাঝে দেখি রোজা নাই, ইটার মাঝে দেখি হজ নাই, এইরকমের ভুল বুঝাবুঝির সৃষ্টি হইয়া যায়। এই জন্য এই ভুল বুঝাবুঝির নিরসনের জন্য আমি আপনাদের পবিত্র কোরআনের এমন কিছু আয়াত শোনাই যে আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ছয় কথা কইছেন যে ছয় কথার ভিতরে রোজার কথা নাই, যে ছয় কথার ভিতরে হজের কথা নাই, অথচ আল্লাহ বলছেন হেদায়ত চাইবাই রেস্ট চাইবাই। সর্বপ্রথম সুরাতুল বাকারার প্রথম দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুদাল্লিল মুস্তাকিনাল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কিতাব কুরআন, এই কুরআন হেদায়েত মুত্তাকিনদের জন্য। মুত্তাকিনের ছয় গুণ, এক নম্বর গায়বানা অবস্থায় ঈমান আনবে, দুই নম্বর নামাজ কায়েম করবে, তিন নম্বর আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতো খরচ করবে, চার নম্বর কুরআন বিশ্বাস করবে, পাঁচ নম্বর অন্যান্য আসমানি কিতাব বিশ্বাস করবে, ছয় নম্বর পরকাল বিশ্বাস করবে। কত খাম, কত নম্বরে বলছেন আল্লাহ রমজান মাসে রোজা রাখবে, কত নম্বরে বলছেন আল্লাহ বাইতুল্লাহ শরীফের জিয়ারত করবে, বলেন নাই। ছয় কথা বলছেন, এক নম্বর গাইবানা অবস্থায় ঈমান আনা, দুই নম্বর নামাজ কায়েম করা, তিন নম্বর আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতো খরচ করা, চার নম্বরে কুরআন বিশ্বাস করা, পাঁচ নম্বরে অন্যান্য আসমানি কিতাব বিশ্বাস করা, ছয় নম্বরে পরকাল বিশ্বাস করা। আল্লাহ বলেন ছয় খাম যারা করবে, উলাইকা আলা হুদা মির রব্বিহিম, কুরআনের সম্পূর্ণ হেদায়েত তারা পাবে, উলাইকা হুমুল মুফলিহুন, তাদের জীবন সফল হয়ে যাবে। আল্লাহ তো দেখা যায় এমন কথা হয়েছেন, এমন ছয় কথা হয়েছেন যে ছয় কথার মধ্যে রোজা নাই, হজ নাই, হেদায়ত খাইব, জীবন সফল হইয়া দিব। আল্লাহ কিতাব উজ্জা হইলা গাছিওয়ালার দলে কিতাব উজ্জা হইল, ভাদে বুঝবো নে, আল্লাহ কিতাব উজ্জা হইলে আগে বোঝার দরকার। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলে والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون আল্লাহ বলেন ওই সমস্ত মুমিনগণ সফল যারা এক নম্বরে মনোযোগে নামাজ আদায় করবে, দুই নম্বরে অনর্থক্কার তাড়িয়া দিবে, তিন নম্বরে মন পবিত্র করবে, চার নম্বরে পর্দা ফালনের মাধ্যমে চরিত্র সংশোধন রাখবে, পাঁচ নম্বরে আল্লাহর দেওয়া আমানত রক্ষা করবে, আল্লাহর সাথে ওয়াদা পুরা করবে, ছয় নম্বরে জোহরের নামাজ তখন আদায় করবে, আল্লাহ তাআলা আলামিন বলেন এই ছয় খাম যারা করবে চিরকালের জন্য জান্নাতুল ফিরদাউসের স্বত্বাধিকারী হবে। আবার কই দেখুন যেন কত নম্বরে ঘরে রোজা আর কত নম্বরে ঘরে হজ। এক নম্বরে মনোযোগে নমাজ আদায় করবে, দুই নম্বরে অনর্থক কাজ ছাড়িয়া দিবে, তিন নম্বরে মন পবিত্র করবে, চার নম্বরে চরিত্র হেফাজত করবে, পাঁচ নম্বরে আল্লাহর দেওয়া আমানত রক্ষা করবে, ছয় নম্বরে সময় মতে নামাজ করবে। কত নম্বরে গেল রমজান মাসে রোজা রাখবে, কত নম্বরে গেল হজ করবে, নাই রোজার কথা নাই, হজের কথা নাই, ছয় কথা হইয়া হইল চিরকালের লাগি জান্নাতুল ফিরদাউসে যাবে। আল্লাহ কিতা বুঝিয়া রোজা আর হজ বাদ ছয় কথা হইয়া ইটা বুঝলে ওই ঘাটতি বলার দলে কিতা বুঝিয়া রোজা আর হজ বাদ ছয় কথা হইলে ওইটা বাদে বুঝে আইব, কথা বুঝে আইসিনি যাব। এখন আমরা বোঝার চেষ্টা করি যে আল্লাহ কিতা বুঝিয়া রোজা আর হজের কথা হইলা না। এটা বোঝার লাগে আমি বাংলাদেশে একটা উদাহরণ দিয়া থাকি, এটা বাংলাদেশ ওই খাটে আমরা দেশ খাটে কিনাই তো আমি জানি না, বাংলাদেশ এক জাতের আগরবাতি হওয়া যায় এটার নাম ফোর ইন ওয়ান, আমার থেকে অর্থটা আপনার ওই বেলা জানবা, একটা প্যাকেট কিনলে এদের বিক্রে চারটা প্যাকেট হওয়া যায়, কিনতে দেখা যায় কথা বাইঙ্গে হওয়া যায় কথা চারটা, ঠিক তেমনি ভাবে আল্লাহ যে ছটা ছটা ছটা ছটা হইতেন এটা দেখতে দেখা যায় ছটা বানলেই হওয়া যায় সাতত সত্যা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল ঈমান বিদুম ওয়া সাবউনা সুবাতান আফযালুহা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তারিক। আল্লাহ রাসূল বলেন ঈমানের সর্বমোট শাখা প্রশাখা সাতত সত্যা, প্রধান হইল লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করা, আর সাতত্তর নম্বর হইল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু চড়াইয়া দেওয়া, সর্বমোট শাখা প্রশাখা কতটা সাতত্তরটা। এই ছয়টা যে আল্লাহ কইছেন এগুলো শর্টকট, ছটা কিটা শর্টকট কি লেখান শর্টকট, এই ছয়টার ভিতরে এই সাতত্তরটা আছে, ছয়টার ভিতরেই সাতত্তরটা আছে, কি লেখান এখন দেখুন। পয়লা নম্বর যে সুরাতুল বাকারার শুরুতে আল্লাহ বলছেন ছটা, এই ছটার মাঝে রোজা আছে হজ আছে এবার আমরা দেখলাই, এক নম্বরে কইছেন গাইবানা অবস্থা ইমান আনো, দুই নম্বরে কইছেন নামাজ কায়েম করো, তিন নম্বরে কইছেন আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতো খরচ করো, চার নম্বরে কইছেন কোরআন বিশ্বাস করো, সুরাতুল বাকারার ছহতার চার নম্বর কথা কিটা কোরআন বিশ্বাস করো, কোরআন বিশ্বাস করবা রোজার আয়াত বাদ দিয়া না রোজার আয়াত সহ, অজের আয়াত সারা না অজের আয়াত সহ, যে বেটায় রোজার আয়াত সহ কোরআন বিশ্বাস করে এই বেটায় রোজা সারি দিল না ঠিক রাখলো, যে বেটায় অজের আয়াত সহ কোরআন বিশ্বাস করলো এই বেটায় হজ সারি দিল না ঠিক রাখলো। কোরআন যদি রোজার আয়াত সহ বিশ্বাস করুন, আল্লাহ তো কোরআন বলে দিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাজ্জিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুস সাহরা ফালইয়াসুম। রমজান মাসে রোজা রাখা তোমাদের জন্য ফরজ করা হইল, যে ব্যক্তি রমজান মাস পাবে তার জন্য এই রোজা রাখা ফরজ হবে, কোরআন বিশ্বাস করবেন এই আয়াত তারা না এই আয়াত সহ, তাহলে ছটার ভিতরে রোজা আসেনি বাংলায় ভাবা যায়নি, ই বুকায় একটা ভেকের দিকে কয় না আমি চার ভেকের তালা করি, বেটাই বুঝায় বাংলায় খাচ্ছে ভাইবে কয় না না দেখলে কিনতাম না, এই দশা। এবার আমরা সুরায়ে মুমিনুনের শুরুতে যে আল্লাহ ছয় কথা হইলেন এই ছয় কথা বোঝার চেষ্টা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রথম কথা হইল মনোযোগে নামাজ আদায় করো, দুই নম্বর কথা হইল অনর্থক কাম ছাড়িয়া দাও, তিন নম্বর কথা হইল মন পবিত্র করো, চার নম্বর কথা হইল চরিত্র হেফাজত করো, পাঁচ নম্বর কথা হইল আল্লাহর দেওয়া আমানত রক্ষা করো, আল্লাহর দেওয়া মুফাসসিরিনে কেরাম লিখেছেন বন্দাদের কাছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় আমানত হইল তিসপারা কুরআন, তিসপারা কোরআন যদি বন্ধায় এই আল্লাহর দেওয়া আমানত রক্ষা করে, রোজার আয়াত বাদ দিয়া রক্ষা করবো না রোজার আয়াত সহ, হজের আয়াত বাদে রক্ষা করবো না হজের আয়াত সহ, তাইলে সহতার মাঝে সব কথা আছে নিনে নাই, সুতরাং সহতার ভিত্তিতে সব কথা আছে। এই জন্য তবলিগি কিতাবে লেখা হয়েছে এই সহতা যদি মালন করতে পারো তোমার সব কথা মালন হয়ে যাবে। তাহলে দেখা গেল কোরআনে আমাকে আল্লাহ এমন সহতা হইতেন যে সহতার ভিত্তিতে রোজার নাম না লইলেও রোজা আছে, হজের নাম না লইলেও হজ আছে। ঠিক তেমনিভাবে তবলিগের সহতা এমন সহকতা যে সহকতার মধ্যে রোজার নাম না লইলেও রোজা আছে, হজের নাম না হইলেও হজ আছে। এখন কিলাখানিকে আমরা বোঝার চেষ্টা করব, তবলিগের সহতার পয়লা কথার নাম কলেমা, দুসরা কথার নাম নামাজ, তিসরা কথার নাম এলেম ও জিকির। এলেম কারে হয়? কোরআনের কথা বাদ দিয়া আর যত কথা আছে না, পয়লা নম্বর এলেম কোরআনের সকল কথা। কোরআনের সকল কথার নাম যদি এলেম হয় স কথার ভিত্তি আসেনি, যে কোরআনের সকল কথা স কথার ভিত্তি আসেনি না নাই, তাহলে যদি স কথার ভিত্তি রোজাও আছে, এই কোরআনের ভিত্তি হজও আছে। সুতরাং যেমন ভাবে কোরআনের স কথার ভিত্তিতে রোজাও আছে, হজও আছে, সাতত্তরটি আছে, ঠিক তেমনি ভাবে তবলিগের স কথার ভিতরে রোজাও আছে, হজও আছে, সাতত্তরটি আছে। গেল তবলিগ ওলামা হল তার এক দোষ এত কথা ভাইল হল ভাইসিনী সাব হল স কথা ভাইল হল কলেমা হইল হই, এটা ইল্লাতের আবিষ্কার করা না মোহাম্মদ রসুল্লাহ দেওয়া, নমাজ ভাইল হই ইল্লাতের আবিষ্কার না রসুলের দেওয়া, এলেমার জিকির ভাইল হই রসুল্লার দেওয়া, এরপরে একরামুল মুসলিমিন ভাইল হই রসুলের দেওয়া। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি মুসলমান উম্মতের ছুটুর আরে স্নেহ না করে আর বড়র আরে সম্মান না করে, এই ব্যক্তি আমার মানুষ না। এইটার নাম ইকরামুল মুসলিমিন, ছুটুরে স্নেহ করো, বড়রে সম্মান করো, এর নাম ইকরামুল মুসলিমিন। আল্লাহ রসুলে কইছেন না ইলিয়াতে কইছেন? ইলিয়াতে এটা ভাইল কই এটা কোনটা বকল ভাইল কই? আল্লাহ রসুলে কইছেন ইকরামুল মুসলিমিন, আল্লাহ রসুলে কইছেন তহিনিয়ত ইলিয়াতে ভাইল কই? হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান ইননামাল আমালু বিন্নিয়াত, সহিনিয়ত সহিনা হইলে কোন বালা কাম আল্লাহর কাছে কবুল হবে না। সুতরাং সহিনিয়তের কথা রাসূলে কইছেন, এরপরে আল্লাহর রাসূলে কইছেন লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সকালবেলার কিছু সময় আল্লাহর দ্বীনের খামে ব্যয় করলে অথবা বিকালবেলার কিছু সময় আল্লাহর দ্বীনের খামে ব্যয় করলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান আস্তা দুনিয়ার আসমান জমিন আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সব তার চেয়ে বেশি পাব। আল্লাহর রাস্তায় সময় দেওয়া ইলিয়াস সাহেব ভাইলা হই নিজের বানাই না রসুলের কথা বুঝে থাকলে কৌকা সাব হল এই তবলি গলা হল তার সব কথা হই ভাবা গেল কোরআন আর হাদিস। এখন প্রশ্ন হইল মসজিদ কথা হকেনে, মসজিদ খা হকেনে, মসজিদ ঘুমা হকেনে, মসজিদটা দেখি গেস্ট হাউস খাইছ, এটা দুসরা নম্বর দোষ তারা মসজিদে গেস্ট হাউস বানাইত। মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যাওয়ার পর মদিনাবাসী এই শহরকে, এই জায়গাটাকে, এই পল্লীটাকে একটা শহরে পরিণত করল আর নাম রাখল মদিনাতুর রসুল। আর এই শহরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুলের উপলক্ষে একটা আগমন উপলক্ষে একটা মসজিদ বানাইল মসজিদে নববী। মদিনার মসজিদে নববীতে মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের সামনে সাহাবায়ে কেরাম দিন রাত চব্বিশ ঘন্টা এই মসজিদের ভিতরে থাকতেন, এই মসজিদের ভিতরে খাইতেন, এই মসজিদের ভিতরে ঘুমাইতেন। কিসের জন্য? সংসারের জন্য না দিনের জন্য? দিন শিখার জন্য, দিন শিখাইবার জন্য। রসুলের সাহাবাগণ রসুলের মসজিদ, রসুলের চোখের সামনে মসজিদ থাকতেন, মসজিদ খাইতেন, মসজিদ ঘুমাইতেন। দিনের হামের লাগি মসজিদ থাকা, মসজিদ খাওয়া, মসজিদ ঘুমানি, এরা ভাইল হই রসুলের কাছে। রসুলের সামনে যে সমস্ত সাহাবাগণ রসুলের মসজিদ দিনের জন্য থাকতেন, খাইতেন, ঘুমাইতেন, এদের নাম হইল ইসলামের ইতিহাসে আসহাবে সুফফা। আসহাবে সুফফা রসুলের সাহাবায়ে কেরামের একদল, সদা সর্বদা মসজিদ থাকতেন, মসজিদ খাইতেন, মসজিদ ঘুমাইতেন। এখন প্রশ্ন হইল গাছিওয়ালার দল যে চল্লিশ দিনের লাগি মসজিদ গিয়া তাহে, যদি ঘুমের মাঝে কোনোদিন না হয় হইলাই গিয়ে উহায় গিয়ে হইল, এটার তো একটা সম্ভাবনা আছে নাকি? জবাব দিবার আগে আমি আপনারা জিগাইতাম চাই, না হয় গাছিওয়ালার দলের সাথে মসজিদ চল্লিশ দিন তাহার লাগি না গেলাম, রমজান মাসের শেষের দশ দিন মসজিদ তাহন খাওয়ন গুমানির কথা আসেনি, এই সময় যদি মসজিদ না হয় তা কিটা হবা? রমজানের শেষের দিনও মসজিদ তাহা হওয়া গুমানির সময় যদি মসজিদ তোমার দ্বারা না হওয়া চাই তা করবায়, ওই তো কাম করার লাগে মসজিদ গেলে, মসজিদ না হইলে ওই তৈ হবায়। তার বাদেও যদি বুঝে না আসে, একটা হাদিস আপনারা শোনাই বড় মজার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে বসা আছেন। এর মাঝে এক বেটা নয়া মুসলমান হয়েছে, মসজিদের আদব কায়দা এখনো শিখছে না। মসজিদ আইয়া আমাইছে যেই হিসাবে দসে ওগলের সামনে মসজিদে বইয়া ফেসা পড়া শুরু করছে। সাহাবায়ে কেরামে খাইলা দৌড়াই হিসাবে ধারে, এই বেটা মসজিদের ভিতরে ফেসা করস কিতা রসুল কইলে সাবধান, ফেসাব করা শুরু করতে এখন দৌড়াইলে কোন কাম হইব? সাবধান, দৌড়াইও না, হিসাব করে শেষ করতে দাও। বেটা হিসাব করে হাসতে পাবে? আল্লাহ রসুলে ফরমাইন, মিয়া এটা মসজিদ আল্লাহর ঘর, তুমি জানো না জীবনে আর কোনদিন এমন হাম করিও না। আর যারা হচ্ছে দৌড়াইতা এরা কইলা বালতি আনো হানি আনো, বেটা না জান না ভাত করছে, তোমরা তো জানো, তোমরা দইয়া সাফ করো। রসুলের চোখের সামনে এক বেটায় না জানি না মসজিদ না ভাত করছিল নি, যে বেটায় না ভাত করছে এই বেটা রাতানে দোয়াইছিল না, যারা দৌড়াইতে হয়েছে এরা রাতানে দোয়াইছিল। সে ঠিক আছে, কাটিওয়ালা যদি মসজিদে 40 দিন থাকার সময় মসজিদ না ভাবি দেখি জানি না হরব না না জানি না, তাহলে এরা হরতো না, যারা দৌড়াইতে হয় হেরা সাফ করত। যে তো আদিস হই আছে, যে না ভাব করছে এ জানি না ভাব করছে না, সুতরাং তোমরা যারা জানো দৌড়াইতে এখন তোমরা দুই সাফ কর না। গেল মসজিদে গেস্ট হাউস বানানির ব্যাপার, এখন রইল 40 দিনের চিল্লা হইলা কই, 40 দিনের চিল্লা হইলা কই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পরিষ্কার ভাবে বলেছেন, وَإِذْ وَاعَدْنَا مُوسَىٰ 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِن بَعْدِهِ وَأَنتُمْ ظَالِمُونَ স্মরণ করো সেই দিনের ইতিহাস যেদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে 1000 দিনের রাতে 40 দিনের চিল্লা দেওয়াইবার জন্য তুর পাহাড়ে নিয়ে গেছিলাম। কতদিনের চিল্লা? চিল্লা ভাতি শব্দ আরবিতে হয় আর বাইন, বাংলাতে হয় 40, কিন্তু এই চিল্লা শব্দটারে এখন আর বাংলাতে কোনো ট্রান্সলেশন করা হয় না। এই চিল্লা শব্দটা ফার্সিতে যেমন চিল্লা, উর্দুতেও হয় চিল্লা, এখন বাংলাতেও হয় চিল্লা। মূলত শব্দটা ফার্সি, আর বাই আরবি হইল আর বাইন, আর বাইনার। আল্লাহ বলেন, ওয়াইজ ওয়া আদনা মূসা 40 লাইলাতান, স্মরণ করো সেই দিনের ইতিহাস যেদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে 1000 দিনের রাতে 40 দিনের চিল্লা দেওয়াইবার জন্য তোর পাহাড়ে নিয়ে গেছিলাম। চিল্লার কথা আছে নি কোরআনে? প্রশ্ন হইল, মূসা আলাইহিস সালাম তো নবী আসলা, কেন যে আল্লাহ তোর পাহাড়ে নিয়ে চিল্লা দেওয়াইছিল? একটা এলান করতে আর কয়েক মিনিটের মাঝে আমার কথা শেষ হয়ে যাব। কি যে সমস্ত পুরুষের মহিলা হলতে বাচ্চাইরা তারা মহিলারা লইয়া যাওকা, আর যে সমস্ত মহিলারা অযুজ মনে করেন আর কয়েক মিনিটে শেষ হয়ে যাবি তাহলে জলসা শেষ করে ইচ্ছা হলে নাই তার। আরো প্রশ্ন হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে যদি চিল্লা দিও এবার লাগে তোর ভারণিয়া, তখন সাইন নবী আসলা, আপনারা কেউ নবী নি? আমরা তো নবী না, আমরা কেন চিল্লা দিবার লাগি যাইতাম? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলে দিয়েছেন, প্রত্যেকটা মানব সন্তানকে তার মায়ের গর্বে 7 চিল্লা দেওয়াইয়া দুনিয়ায় আনা হয়েছে। কিভাবে? হাদিস শরীফের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বাবার শরীরের এক বিন্দু পানি মায়ের শরীরের এক বিন্দু পানির সাথে মিশিয়া যখন মায়ের গর্ভতলিতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা মোতায়েন করিয়া দেন, মরণের পরে তার লাশ যেখানে গিয়া শেষ হইব ওখানের এক বিন্দু মাটি মিশাইয়া এটার পিছনে মেহনত করো। 40 দিনের মেহনতের নাম চিল্লা। 40 দিনের মেহনত পর্যন্ত পানির বিন্দু থাকে, দ্বিতীয় 40 দিনের মেহনতে রক্তের বিন্দু হয়, তৃতীয় 40 দিনের মেহনতে গুস্তের টুকরা হয়, চতুর্থ 40 দিনের মেহনতে হাড় গজায়, পঞ্চম 40 দিনের মেহনতে রুয়ের সঞ্চার হয়, ষষ্ঠ 40 দিনের মেহনতে অঙ্গ প্রত্যঙ্গ গজায়, সপ্তম 40 দিনের মেহনতে পৃথিবীর আলু বাতাস সহ্য করার যোগ্য হয়। কতিল্লা দিয়ে আইসিন আপনারা? ওখান যদি ওখানে চিল্লা পিতাতে আপনারা এসে নাই বসে আইসি আইতে 7 চিল্লা দিছ না, এখন চিল্লা কিতা হাতে ইটা কিতা দিলা 7 চিল্লা দিয়ে আইছ। এখন যদি হন বলে ইটা চিল্লা দিলে মায়ের গর্বে থাকতে দিছি, এখন তো আমরা মায়ের গর্বে নাই, এখন কেন চিল্লা দিতাম? এখন তো আমরা দুনিয়াতে দিই, এখন কেন চিল্লা দিতাম? হাদিস শরীফের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতের যেই ব্যক্তি 1040 দিন পর্যন্ত ইমামের সাথে তকবীরে উলা হাইয়া 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করব, তার ভাতটা পুরস্কার। ইদার নবীরার লাগি না উম্মতের লাগি? মায়ের গর্বে থাকতে না দুনিয়াতে আসার বাদে কতদিন পর্যন্ত ইমামের সাথে তকবীরে উলা হইয়া ভাসক্তের নামাজ জমাতো হতো? ইটা কিটা চিল্লাত আইলে সহজ না সংসার থাকলে সহজ? পাঁচ পুরস্কারের প্রথম নম্বর পুরস্কার আল্লাহ রাসূল বলেন মুনাফিকের দপ্তরটা কি নাম খাটাইয়া খাঁটি মুমিনের দপ্তরে নাম লেখাইয়া দেওয়া হবে। এই চিল্লাহার নবীর আর না উম্মতের গর্বে থাকতে না দুনিয়াতে আসার বাদে বুঝতে তাহলে ফোকাসা বহল চিল্লা কোরআনও আসেনি, চিল্লা হাদিসও আসেনি, মসজিদ তাহা হাওয়া গুমানি আসেনি, সংসারের খামে না দিনের খামে, দিনের খামে মসজিদ তাহা হাওয়া গুমানির খাম তাহা বাগন রসুলের মসজিদ রসুলের সামনে ঘটনি, সহি উসুল কোরআন হাদিসও আসেনি, সহি উসুল সহি উসুলের মধ্যে রমজান আর হজের কথা না হইলেও এর ভিতরে সাতত্রিশের ভিতরে রমজান আর হজও আসেনি না নাই। সুতরাং যে সমস্ত ভাই হলতে তবলিগের দোষ বার হতা তাই আমি অনুরোধ করে হইম দিয়া এক চিল্লা দিয়া বুধুক আর দোষ বার হয় না গুণ বার হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুনিয়ার জীবন ব্যবসায় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র চার কাজ করেওয়ালা মানুষ লাভবান। চার কাজের প্রথম নম্বর কাজ হইল যারা ঈমান আনবে, দুই নম্বরের কাজ হইল যারা নেক আমল করবে। আপনারা গিয়া দেখো কাজ, চল্লিশ দিনের চিল্লা দেওয়ার আগে যেই লোকটা বদ আমল ছিল, চল্লিশ দিনের চিল্লা দেওয়ার পরে ওই লোকটা নেক আমলওয়ালা হইয়া যায়। চিল্লায় কিতা করে তবলিগে কিতা করে বদ আমলওয়ালা রে নেক আমলওয়ালা বানাইয়া দেয়। একদিকে নিজেরা নেক আমলওয়ালা হইয়া এবাদত করে, ওপর দিক দিয়ে অপরকে দাওয়াত তবলিগের কাম করিয়া খেলাফত করে। সুতরাং যে তাই খামের কথা এই সুরার ভিত্তিতে কওয়া হইছে তাই রকম চিল্লার মাঝে মিশে ইমানানা আমল করা নিজের খাম এবাদত, অপরকে দাওয়াত দেওয়া তবলিগ করা অপরের খাম খেলাফত। এরা এবাদতও করে, নিজে আবাদত করেওয়ালাও হয়, আবার দাওয়াত অধিকাংশ নবীর সিস্টেমে দাওয়াত ও তবলিগের মাধ্যমে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে এদের মধ্যে খেলাফত আল্লাহর জমিনে কায়েম রইছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে এই চার কাজ সম্পন্ন করার মাধ্যমে আমাদের জীবন ব্যবসায় লাভবান হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه، هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون، والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. وبالسند المتصل إلى الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردس الجوفي البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه آمين. قال بسم الله الرحمن الرحيم باب كيف كان بدو الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم উর্দু কে বাংলা বুজুর্গ আর ভাইও আল্লাহ পাক পরবর্তীকার আজিম উশান মেহরবানি আল্লাহ পাক পরবর্তীকারে আমরা রে মুসলমান বানাইছি কোরআনে পাক মরে আল্লাহ কইছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم ونعم المولى ونعم النصير الله پاک پروردگار بہت بڑا احسان বহুত বড় মেহরবানি বহুত বড় ইনাম আল্লাহ পাক পরবর্তীকারে আমরা রে মুসলমান নাম দিছেন আর আমরা রে আল্লাহ পাক পরবর্তীকারে মুসলিমিনের জমাত আল্লাহ আমরা রে শরীক করছে আসমান ঘুরে দিয়েছে আমরা দেখি জমিন নিচে দিয়েছে আমরা দেখি জমিন কতখান গাড়ি এখন পর্যন্ত কেউ ঠিক করিয়া খুঁজতে পারছেন না আসমান কি পর্যন্ত উষা সেও কি আসমান সইতে পারছেন না আসমানের উপরে কিটা সেও দেখতে পারছেন না এর ভরে কিটা সেও দেখতে পারছেন না এর ভরে কিটা সেও দেখতে পারছেন না আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক পরবর্তীকারে সাত আসমান পার করিয়া সাত আসমানের উপরে নিতেন আর সাত আসমানের উপরে নিয়া মালায় আলাপ নিতেন যেন অন্য কোন নবীও হল যেটা পারছেন এইবারে রব্বুল আলামিন পরওয়ারদিগার কুল মখলুকাতর বানানে ওয়ালা পালনে ওয়ালা তার বারগাহে দরগাত আল্লাহ তার হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতিমুন নবিয়্যিন দি আল্লাহ হনো নিছেন আর হনো নিয়া আল্লাহ পাক পরবর্তীকারের সঙ্গে তার হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ কথাবার্তা হইছে আর আল্লাহ পাক পরবর্তীকারে এক দান দিয়া তাদের বিদায় করছেন একটা হাদিয়া তান লাগিয়া টান তাম উম্মত যত কিয়ামত পর্যন্ত আইবা হলন লাগে বহুত বড় এনাম বহুত বড় দান আল্লাহ পাক পরবর্তীকারে দিয়া আল্লাহর হবিবকে তাই বিদায় করছেন ফরজতু আলাইকা ওয়া আলা উম্মতিকা খামসিনা সালা তোমার লাগিয়া আর তোমার তাম উম্মত হলন লাগিয়া যারা উম্মতে এজাবত হইছে আপনার দাওয়াতে যারা কবুল করছেন আর কবুল করিয়া এই বিশ্বাস স্থাপন করছেন অন্তরের অন্তঃস্থল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আল্লাহ কইছেন তোমারে আর তোমার উম্মত হলন লাগিয়া যত কিয়ামত পর্যন্ত আইবা সহলল লাগি আমি একটা দান দিলাম ফারাস্তু আলাইকা আহনাল লাগি আর ওয়ালা উম্মতিকা রহমার উম্মত হলার লাগি আমি ফর্জ করিয়া দিলাম, নির্দিষ্ট করিয়া দিলাম, অবশ্য কর্তব্য করিয়া দিলাম খামসিনা সব পঞ্চাশ অক্টর নম্বর হদিত আপনারা বুজুর্গ মুক্তাগিও হইন যারা ফরস হইন হদিত দেখছেন যে আল্লাহ কইলা পঞ্চাশ অক্টর নমাজ তোমার লাগিয়া তোমার উম্মতের লাগি দিলাম আর জনাব রসুল আমার খুশি দেখে আল্লাহ রসুলের খুশি কি পর্যন্ত খুশি ই খুশি দেখে যে আল্লাহ কইয়া পঞ্চাশ অক্টর নমাজ দিলাম আল্লাহ রসুলে ব্যবস্থা করিয়া রানইবার ব্যবস্থা করি এক আসমান ফাড়ি দিয়া এটা হদিস আমি এখন পড়িয়ান না পড়লে তোর জমা খতম হতাম নাই ফল অশেষ করতাম পারতাম নাই ইরাম্বা হদি এক আসমান ফাড়ি দিয়া সাত নম্বর আসমান ফাড়ি দিয়া ছয় নম্বর আসমানও আইচই উপর থাকি ছয় নম্বর আর উপর থাকি নিচ দিকে নামতে দুই নম্বর উপর থাকি নামতে দুই নম্বর আসমান তল থাকি উড়েতে দিয়েছে ছয় নম্বর আসমান হো আসমানো আল্লাহ পাক করবর দিগারে একেবারে সজাইয়া গুজাইয়া দেবা সিন্দাইয়া হজরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে রাখতেন।